بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني ولا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون الله رب العالمين لاك لاك شكر آج کار ای جمعاتے امر شریک ہوتے پیرے چھی نبی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم روپر لاکھو صلاة و سلام جار پردرشت و پات آر ہدایت پی امرا نیائی بانشتو کے جانتے بستے پیرے چھی آج کے خطبہ اسلامی راستو پتشتھار اسلامی پدھتی ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা মুসলমান মাত্রেই আমরা চাই, কিন্তু এই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পদ্ধতি কি হবে, কি হওয়া উচিত, এটাই আজকের আলোচ্য বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল হয়েছে, আকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো, সালাত কায়েম করো। এ সালাত কায়েম করার জন্য মুসলমান দিগকে যে যেমন পারে তেমন সালাত আদায় করবে, এভাবে নামাজ যে যেখানে যেভাবে পারবে সেভাবে পড়বে, এ পদ্ধতি দেওয়া হয় নাই, এ অনুমতি দেওয়া হয় নাই। নামাজ কায়েম করার জন্য, আকিমুস সালাত নামাজ কায়েম করার জন্য যেমন আল্লাহ রাব্বুল আলামিন একটি পদ্ধতি দান করেছেন, ঠিক তেমনি করে আকিমুদ্দিন দিন কায়েম করো, যেমন নামাজ কায়েম করো আকিমুস সালাত, তেমনি আল্লাহ তাআলা কোরআন মজিদে ইরশাদ করেছেন আকিমুদ্দিন দিন কায়েম করো। নামাজ কায়েমের যেমন পদ্ধতি আছে, ঠিক তেমনি করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠারও পদ্ধতি আছে। নামাজ প্রতিষ্ঠার যে পদ্ধতি দেওয়া হয়েছে সে পদ্ধতি মোতাবেক কেউ যদি নামাজ প্রতিষ্ঠা না করে, সে নামাজ যেমন নামাজ নয়, তেমনি করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে পদ্ধতি আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, সে পদ্ধতি অনুযায়ী যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হয় তাহলে সেই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র নয়। অতএব ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে পদ্ধতি আল্লাহ তাআলা দান করেছেন সেটা আমাদের বুঝতে হবে। আজকের খুতবা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ইসলামী পদ্ধতি। আমি সূরা আন-নূর তার 55 নম্বর আয়াত এবং সূরা নম্বর 24 এ আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পদ্ধতি আমাদেরকে জানিয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম, তোমরা যারা মুসলমান তোমাদের সঙ্গে আল্লাহর ওয়াদা, আর যে মুসলমান ওয়ামিলুস সালেহাত, মুসলমান হওয়ার পরে ইমানদার হওয়ার পর আমলে সালেহ করে, ওয়াদাল্লাহ আল্লাহ তাদের সঙ্গে ওয়াদা করছেন, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরজ, এই পৃথিবীতে তোমাদেরকে ক্ষমতাসীন করবেন, এই দুনিয়ার খিলাফত তোমাদেরকেই দান করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ বলেন এই ওয়াদা তোমাদের সঙ্গে নূতন করে আমি শুরু করিনি, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের আগেও যারা ইমানদার ছিল আর যারা আমলে সালেহ করেছে এ ওয়াদা আমি তাদের সঙ্গেও করেছিলাম, ওয়ালিউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা, তাদেরকে রাষ্ট্র দিয়েছি এবং সে রাষ্ট্রে যে আইন তারা চেয়েছে সেই আইন তারা প্রতিষ্ঠা করেছে, সেই আইন প্রতিষ্ঠা করার সেখানে তারা সুযোগ পেয়েছে এমন রাষ্ট্রই আমি তাদেরকে দিয়েছি, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদ খাউফিহিম আমনা, ভয় ভীতি সেখানে ছিল, এই ভয় ভীতিকে আমি শান্তি শৃঙ্খলা এবং সুন্দর জীবন দিয়ে বদলায় দিয়েছি, বহির শত্রুর ভয় ছিল, বাইরের শত্রুর যে ভয় ছিল ইউবাদদিলান্নাহুম, আমি এমনভাবে ওই রাষ্ট্রকে গঠন করার সুযোগ দিয়েছি যে বাইরের শত্রুরা তাদের দেশকে ভয় করতে শুরু করেছে, তাদের আর কোনো ভয় নাই, বরং ওই রাষ্ট্রের ভয়ই অন্যান্য রাষ্ট্রগুলো সবসময় ভীত সন্ত্রস্ত দেখেছে, আভ্যন্তরীণভাবে শান্তি ও শৃঙ্খলা এমন আমি দিয়েছি যে মানুষ সকল সময় শান্তি আর সুখেই সেখানে অবস্থান করেছে, শর্ত হয়েছে এই ইয়াবুদুনানি, তারা কেবলমাত্র আমারই ইবাদত করেছে, ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, আর আমার সঙ্গে কাউকে শরীক করে নাই, যারা আমার ইবাদত করেছে আমার সঙ্গে শরীক করে নাই ওই মুসলমানগুলোকে আমি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরজ, এই পৃথিবীর ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা আমি তাদেরকে দিয়েছি। আল্লাহ বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার যে বিধান আমি দিলাম, ওয়ামান কাফারা বাদা যালিকা, এই বিধান যারা অমান্য করবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক, তারা আমাকে অমান্য করে, আমার নীতিকে অমান্য করে। তারা যে রাষ্ট্র গঠন করবে সেই রাষ্ট্রে আমার আইন বিধান চালু হতে পারে না, যেহেতু ওই রাষ্ট্র দেওয়ার ওয়াদা আমি করি নাই। এ আয়াতটির স্পষ্টত অর্থগুলোই যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে স্পষ্ট প্রথম কথা হচ্ছে, আল্লাযীনা আমানু, যারা ইমানদার। দ্বিতীয় কথা হচ্ছে, ওয়াআমিলুস সালেহাত, ইমান এবং আমলে সালেহ যারা করেছে, তাদের সঙ্গে আল্লাহ ওয়াদা করেছেন তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করবে। অতএব রাষ্ট্র ক্ষমতা একটা পাওয়া যাবে আল্লাহর কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে, আর একটি রাষ্ট্র ক্ষমতা পাওয়া যায় জনগণের কাছ থেকে। জনগণের কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা পেতে হলে জনগণকে স্বপ্ন দেখাতে হয়। আমরা যদি ক্ষমতায় যাই, আমরা এই করব, এই করব, এই করব, এই করে দেব, এই করে দেব, এই ওয়াদাগুলো করলে পরে জনগণ যাদেরকে বিশ্বাস করে তাদেরকে ক্ষমতা দেয়। কিছুদিন পর যখন জনগণের কাছে দেয়া ওয়াদা প্রতিপালন করতে পারে না, তখন জনগণ আবার রাগ করে। এরপরে আবার যখন এই ক্ষমতা বদলের সময় আসে, তখন আর ওদেরকে ভোট দেয় না, ওদেরকে ক্ষমতা দেয় না, আর এক দলকে ক্ষমতা দেয়। সে দল আবার বলতে থাকে, আমরা যদি ক্ষমতা পাই তাহলে এই করব, এই করব। এরাও আবার যে তাদের ওয়াদা পূরণ করতে পারে না, ফলে তাদেরকেও নামিয়ে দেয়। এই ক্ষমতার হাত বদল জনগণের কাছ থেকে হতে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহ, শর্ত হচ্ছে জনগণের ভোট নয়, শর্ত হচ্ছে আমানু মিনকুম, ইমান আনতে হবে। তোমরা যদি ইমান আনো, ওয়ামিলুস সালেহাত, আর আমলে সালেহ করো, তাহলে জনগণ নয়, ক্ষমতা আমি তোমাদেরকে দেব। এখন কেউ যদি, কোন দল যদি আল্লাহর চেয়েতে জনগণকে বেশি ক্ষমতাশালী মনে করে, আল্লাহর চেয়েতে বেশি ক্ষমতাই জনগণের আছে বলে বিশ্বাস করে, তাহলে তারা জনগণের কাছে এই ক্ষমতা পাওয়ার জন্য যাবে। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, তারা তাদের ইমান এবং আমলে সালেহকে আরো মজবুত করবে। যেহেতু অন্য কেউ ওয়াদা করেন নাই, ওয়াদা করেছেন আল্লাহ, ওয়াদাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। অতএব ইসলামী রাষ্ট্রের দরকার, তার জন্য ইমান এবং আমলে সালেহকে সে মজবুত করবে, আর অপেক্ষা করবে যে আমাদের এই ইমান এবং আমলে সালেহ মজবুত হলে, আর যখন আল্লাহর ইচ্ছা হবে, এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। অতএব জনগণ যতই নারাজ থাকুক, ইমানের দিক থেকে আল্লাহ যদি নারাজ না হন, জনগণ যতই নারাজ থাকুক, আমলে সালেহের দিক থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট না হন, তাহলে ওই ক্ষমতাসীনদেরকে কেউ সরাতে পারবে না, যেহেতু ক্ষমতা দান করেছেন আল্লাহ। এরপরে বলছেন, ওই রাষ্ট্র, ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আমি যখন তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেব, ভয় নাই, তোমাদের কাছ থেকে কেউ এই রাষ্ট্র ক্ষমতা কেড়ে নিতে পারবে না। ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, তোমরা এই ক্ষমতা পাবে, এই ক্ষমতা পেয়ে وَلِيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى دِين শব্দের একটি অর্থ হচ্ছে আইন وَلَيُمَكِّنَنَّ لَهُمْ যারা ঈমান এবং আমলে সালেহকে মজবুত করেছে তারা তাদের দেশের জন্য যে কল্যাণমূলক আইন তারা চেয়েছে সেই আইন তারা প্রতিষ্ঠা করেছে এবং মজবুতির সঙ্গে প্রতিষ্ঠা করেছে সেই আইন কেউ অমান্য করে নাই وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا সেখানে এই ক্ষমতা যাওয়ার ভয় নাই সেখানে অশান্তির কোনো ভয় নাই এইভাবে আমি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম হে মুসলমান তোমাদের আগেও যারা মুসলমান ছিল তাদের এই ওয়াদা আমি দিয়েছি আর এই ওয়াদা আমি প্রতিপালন করে দেখিয়েছি কিন্তু শর্ত হচ্ছে এই ঈমান আনবে কিন্তু এর সঙ্গে আবার আমার সঙ্গে শরীক করবে যেখানে ঈমান আর শিরক একসঙ্গে থাকবে সেখানে এই ক্ষমতা সেই মুসলমানরা এই ক্ষমতা কোনোদিন পাবে না একদিকে টাকা পয়সা খরচ করে হজ করে আবার টাকা পয়সা খরচ করে আজমিরের জিয়ারত করে আজমিরে যায় তারা মক্কাকে মক্কা শরীফ বলে আর আজমিরকে আবার আজমির শরীফ বলে এভাবে যারা ইমানের সঙ্গে শেখ মিশ্রিত করেছে ইমান আর শেখ যাদের পাশাপাশি চলেছে তাদের সঙ্গে আমার ওয়াদা নাই এদিকে ইমান আনছে আল্লাহর উপরে তাই মসজিদে এসে নামাজ পড়ে আবার এমন লোকও আছে কিয়ামতের দিন তাকে যদি পার করে তাহলে পীর সাহেবের হাত ধরতে হবে তাই একদিকে নামাজ পড়ে আবার আর একদিকে পীরের হাতে হাত দিয়ে বায়াত করে ওই ইমাম ওই পীর সাহেবকে কিয়ামতের দিন কে রক্ষা করবেন তার কোনো ওয়াদা নাই কিন্তু নিজে কিয়ামতের দিন পার হওয়ার জন্য আবার পীর সাহেবের হাতও ধরে এভাবে যেখানে আল্লাহর সঙ্গে শরীক চলে আল্লাহর ওয়াদা তাদের জন্য নয় ওয়ামিলুস সালেহাত এই ঈমান একদিকে বিশুদ্ধ হতে হবে যে ঈমানের সঙ্গে শিরকের কোনো মিশ্রণ নেই অবিমিশ্রিত ঈমান যাদের আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জয় দিবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাষ্ট্র ক্ষমতা দান করবেন এরপরে বলেছে ওয়ামিলুস সালেহাত সালেহ শব্দের শব্দগত অর্থ হচ্ছে সংশোধনকারী এবং সংশোধিত বস্তু অর্থাৎ আমল নিজের আমল নিজে এসে দুরুস্ত করবে সঠিক এবং সুন্দর করবে আবার যাদের আমল সঠিক সুন্দর নেই তাদের আমলকে সঠিক এবং সুন্দর করার জন্য চেষ্টা করবে এই দুটো কথার নামই হচ্ছে আমালুন সালেহ এক ব্যক্তি সে নিজে তার নামাজকে সব দিক থেকে রসুলের নামাজের মতো করল কিন্তু যাদের নামাজ রসুলের নামাজের মতো তথা বিশুদ্ধ নামাজ যাদের নেই তাদের কাছে এই নামাজের কথাটা বলল না এই ব্যক্তির আমল আমলে সালেহ হল না নিজেকে যেমন বিশুদ্ধ নামাজ পড়তে হবে যারা বিশুদ্ধ নামাজ পড়েন না তাদের কাছে বিশুদ্ধ নামাজের দাওয়াত দিতে হবে তাদের কাছে বিশুদ্ধ নামাজকে পৌঁছাতে হবে এর নাম হচ্ছে আমল সালেহ আর এই দায়িত্বটাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেওয়ার জন্য মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা ইরশাদ করেন হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ দুনিয়ার বুকে মানুষকে খলিফা করার জন্যই সৃষ্টি করা হয়েছে খলিফা সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে বিশুদ্ধ আমল করে, আর যারা অশুদ্ধ আমল করে তাদের আমলকে শুদ্ধ করার জন্য চেষ্টা করে। একদিকে যেমন ইমানকে বিশুদ্ধ করতে হবে, অন্যদিকে তেমন করে যাদের ইমান বিশুদ্ধ নেই তাদের কাছে ইমান বিশুদ্ধ হওয়ার জন্য দাওয়াত পৌঁছাতে হবে। নিজের আমলকে শুদ্ধ করতে হবে এবং অন্যের আমলকে শুদ্ধ করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষের কাছে ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, হে ইমানের দাবিদার মুসলমানেরা, সকলের সঙ্গে কিন্তু ওয়াদা করিনি, মিনকুম, তোমাদের মধ্যে যারা এই ইমান এবং আমলে সালেহ করে, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরযি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের সঙ্গে আমার এই ওয়াদা থাকলো এবং এই ওয়াদা কোনো নতুন কথা নয়, তোমাদের আগে যারা মুসলমান অতিবাহিত হয়েছে তাদের সঙ্গেও এই ওয়াদা আমি করেছি। দ্বিতীয় কথা, ইয়াবুদুনানি, কেবলমাত্র তোমরা আমারই ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। ইবাদত শব্দের শব্দগত অর্থ হচ্ছে হুকুম মান্য করা, নির্দেশ প্রতিপালন করা। নির্দেশ প্রতিপালন করতে গিয়েই মানুষকে কিছু না কিছু কাজ করতে হয়। আল্লাহ তাআলা তিনি নামাজের নির্দেশ দিয়েছেন, এই নামাজই কি ইবাদত? না, শুধু নামাজই ইবাদত নয়। আল্লাহ বলে দিয়েছেন তার রসুলের মাধ্যমে, সূর্য যখন উঠতে থাকে, সূর্য যখন উদয় হয় তখন নামাজ পড়া যাবে না। অথচ আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি তৈরি করেছি আমার ইবাদতের জন্য। এই নামাজটি যদি ইবাদত হতো তাহলে সূর্য ওঠার সময় নামাজ পড়া নিষেধ হলো কেন? আমার জীবন আমার মরণ যদি ইবাদতের জন্য, ইবাদত এখানে আল্লাহ যখন নামাজ পড়তে বলেছেন তখন নামাজ পড়া ইবাদত, আর যখন তিনি নামাজ পড়তে নিষেধ করেছেন তখন নামাজ না পড়া ইবাদত। আল্লাহ তাআলা রোজা থাকতে বলেছেন কিন্তু আবার বলে দিয়েছেন, শোনো, শাওয়ালের পয়লা তারিখ ঈদের দিন, এই দিন রোজা রাখা চলবে না। জীবনের প্রত্যেকটা মুহূর্তেই ইবাদত, সেই ইবাদত যদি রোজাই হয় তাহলে ঈদের দিন রোজা কেন থাকব না? রোজা তো ইবাদত, বিষয়টি তা নয়। যে ত্রিশটি দিন বা এক মাস রোজা রাখতে বলেছেন সেই এক মাস রোজা রাখা ইবাদত, আবার যখন বলেছেন রোজা রাখা যাবে না তখন রোজা না রাখা ইবাদত। কোরবানির যে কয়টা দিন আল্লাহ রসুল নির্ধারিত করেছেন, বলেছেন ওই কয়টি দিনে, ওই আইয়ামে তাশরীকের ওই তিনটি দিনে তোমরা কোনো নফল রোজাও থাকতে পারবে না। সেই সময় কেউ যদি রোজা থাকে তাহলে এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুফরি, যেহেতু তার হুকুম মানলো না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতে বলেছেন তার মানে তার হুকুম প্রতিপালন করতে বলেছেন। কখনো কখনো এমন হয়ে বসে যে আল্লাহর হুকুম প্রতিপালন করার মতো কোনো অবস্থা থাকে না, তখন কি করব? আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, সূরার নাম এবং আয়াত এখন মনে পড়ছে না, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমাদেরকে যে সকল হুকুম করা হয়েছে এর মধ্যে যেগুলো পারো সেগুলি তোমাদের করতে হবে, আর যেগুলো পারছো না সেটা আমি দেখছি তার জন্য তোমাদেরকে দায়ী করা হবে না। ইবনে মাজার একবারে প্রথম পৃষ্ঠায় আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, আমি তোমাদেরকে যা বলেছি ফাতাও মাসতাতাতুম, রাসূল হিসেবে তোমাদেরকে যে হুকুম দিয়েছি তার মধ্যে যেগুলো পারো সেগুলো তোমরা করে যাও। এভাবে মুসলমানেরা যে যেখানে আছে সেখানে আল্লাহর হুকুম যতটা প্রতিপালন করতে পারে এই সেইগুলো যদি তারা করে তাহলেই সেটা ইবাদত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম যে যেখানে আছে সেখানে বসে যতটা করতে পারে ততটাই যদি করে, আর যেগুলো পারছে না সেগুলো যদি না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা খিলাফ করবেন না, যেহেতু আল্লাহ তাআলা দেখছেন। বর্তমানে আমরা মুসলমান সকলেই আমরা চাই কোরআন মজিদ আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক যেমন করে নামাজ পড়ি, এমন করে যদি চোরের শাস্তি দেওয়া যেত তাহলে কিন্তু চোর আর চুরি করতে পারত না, চোরের হাত কেটে দেওয়া হতো। দ্বিতীয়বার যদি তাকে আবার এই চুরির কেসে ধরা পড়ত তাহলে তার আরেক হাত কেটে দিত। এর পরে এই রকমের কাটা হাত দিয়ে যদি চুরি করত তাহলে তার ডান পা কেটে দেওয়া হতো। এর পরেও যদি দেখা যায় যে চুরি করছে তাহলে তার মা পা কেটে দেওয়া হতো। এখন এই লোক হেঁটে যাবে কোথায় চুরি করতে? আমরা চাই, তাই কি এখন আমরা করতে পারছি? পারছি না, কিন্তু যেগুলো পারছি আল্লাহ বলেন যেগুলো তোমরা পারো সেইগুলোই যদি তোমরা করো, রসুলের নির্দেশ তোমরা প্রতিপালন করতে যেগুলো পারো সেইগুলোই যদি তোমরা করো, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালেহাত, তাহলেই আমি তোমাদেরকে এই রাষ্ট্র ক্ষমতা দান করব। মক্কা মুআজ্জামায় মুসলমানেরা যারা হিজরত করেছিলেন মদিনা মুনাব্বারাতে তাদের সংখ্যা ছিল 250। এরা মদিনায় হিজরত করলেন, তাদের সংখ্যা তো কম ছিল না, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়েতে কম মুসলমানদেরকে নিয়ে কিন্তু যুদ্ধ করেছেন। এই 250 লোকের চেয়েতে কম এমন সংখ্যক মুসলমানকে নিয়ে তিনি অনেক যুদ্ধ করেছেন, কিন্তু মক্কায় আল্লাহর নবী নিজে আছেন এবং সেখানে 250 মুসলমান পুরুষ যারা বদরে যুদ্ধ করেছেন, যারা উহুদে যুদ্ধ করেছেন, যারা ফতে মক্কার সময় এসে যুদ্ধ করেছেন, সেই মানুষগুলো মক্কায় থাকা অবস্থাতেও আল্লাহর নবী কই এই 200-250 লোক নিয়ে কোনো যুদ্ধ করলেন না কেন? যোদ্ধা থাকলেই যদি যুদ্ধ করতে হয়, অস্ত্র থাকলেই যদি যুদ্ধ করতে হয়, দেশটি অমুসলিম দেশ, তারা দখল করে রেখেছে আল্লাহর ঘর, খানায়ে কাবা, মসজিদে হারাম, এই কাফেররা দখল করে রেখেছে। আল্লাহর রসুল তিনি যদি চেষ্টা করতেন তার এই 250 মুসলমান দিয়ে অস্ত্র শস্ত্র দিয়ে যুদ্ধ করতে পারতেন, করেননি কেন? আল্লাহর রাসূলের নির্দেশ, আল্লাহর হুকুম, ইসলামে যুদ্ধ করার জন্য চাই একটি রাষ্ট্র। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই রাষ্ট্র ক্ষমতা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা গ্রহণ করলেন। আল্লাহর রাসূল চলে গেলেন মুসলমানদের দুরবস্থা দেখে তায়েফে, যে তারা মুসলমানদেরকে কোন রকমের আশ্রয় দেয় কিনা। তায়েফের লোকেরা মুসলমানদের আশ্রয় দেওয়ার পরিবর্তে আল্লাহর নবীর উপরে যে অত্যাচার করল তাতে তিনি বেহুশ হয়ে গেলেন, অসুস্থ হয়ে পড়লেন। এই ঘটনা আমাদের সকলের জানা। আল্লাহ বুঝাতে চান, হে নবী, তোমার ঈমান আছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে ক্ষমতাটি আসা দরকার সেই ক্ষমতা পেয়ে তুমি আল্লাহর দিন কায়েম করবে, ইমান আছে কিন্তু বুদ্ধি এখনো একটু কম আছে। তার কারণ যারা অমুসলিম, যারা পৌত্তলিক, তারা মুসলমানদেরকে আশ্রয় দিতে পারে, এই বিশ্বাসটা তুমি করলে কেমন করে? তুমি আমাকেও বিশ্বাস করো আর কাফেরদেরকেও বিশ্বাস করো যে ওরা আমার আত্মীয়, ওদের কাছে গিয়ে যদি আমি আশ্রয় চাই তাহলে ওরা আশ্রয় দেবে, এই এই বুদ্ধি তোমার হলো কি করে? এটা আল্লাহর নবীকে শিখালেন যে দেখো, তুমি যদি মুসলমান হও আর তোমার আত্মীয়রা যদি অমুসলিম হয় তাহলে এই মুসলিমকে অমুসলিম আত্মীয়রা জায়গা দেয় না, এটাও তিনি দেখিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আমি ভুল করেছি, আমি ওদের কাছে মুসলমানদের আশ্রয়ের জন্য গিয়েছি, এটা আমার ভুল হয়েছে। তিনি তার দোয়ার ভিতরে স্বীকার করেছেন, হে আল্লাহ আমি তোমার বান্দা, আমার এটার এটা ভুল হয়ে গেছে, তো আমার এই ভুলকে শোধরাবার জন্য একটি পথ তুমি তৈরি করে দাও। ওই তায়েফের কিছু লোক যারা মক্কার অধিবাসী তারা বলল, শোনো পুরাতন আইন আছে, কেউ যদি কাউকে আশ্রয় দেয় তাহলে আশ্রিত ব্যক্তিকে কেউ কিছু বলতে পারে না। হে কুরাইশ, তোমাদের আশ্রিত ব্যক্তিকে আমরা কোনদিন আঘাত করি নাই। এই মক্কা থেকে চলে গিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলছি বনু তামিম, আমরা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিলাম, তোমরা যদি তাকে কিছু করো তাহলে বুঝতে হবে যে তোমরা বনু তামিমের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছ। তোমরা কি বনু তামিমের সঙ্গে যুদ্ধ করতে চাও না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়ি ফিরে যেতে দিতে চাও? এই দুটো আমরা শুনতে চাই, কোনটা চাও? যদি তোমরা যুদ্ধ চাও তাহলে এই মুহাম্মদ বনু তামিমের কাছে থাকবে, আর তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত। মক্কাবাসীরা, ওরাও মক্কাবাসী কিন্তু বাইরে বেরোতে হলে দুটো পাহাড়, এই পাহাড়ের মাঝখান দিয়ে যেতে হয় এই মক্কাবাসীদেরকে, শাম, সিরিয়া, মদিনা ইত্যাদি জায়গায় যেতে হলে। আর যদি তারা যেতে না দেয় তাহলে মক্কাবাসীরা সেখান থেকে বেরোতে পারে না। মক্কাবাসীরা শেষ পর্যন্ত এই মক্কার হারামে সবাই একসঙ্গে হয়ে বলল যে না, মুহাম্মদ আমাদের থেকে চলে গিয়েছিল কিন্তু বনু তামিম যখন তাদেরকে আশ্রয় দিয়েছে, আমরাও পুরাতন আইন অনুযায়ী ওই মুহাম্মদকে কিছু বলবো না, সে তার বাড়িঘরে আসুক, আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহর নবীকে খাতির করে নাই, খাতির করেছে বনু তামিমকে। দুটো গোত্র আছে, একটা হচ্ছে বনু তামিমা আর একটা হচ্ছে বনু তামিম। এই গোত্রের নাম হচ্ছে বনু তামিম, তামিমা নয়। আল্লাহ রসুল ফিরে আসলেন, সাহাবায়ে কিরামদেরকে বললেন সেখানে আশ্রয় পাওয়া গেল না। এর মাঝে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়ছেন। একদিকে চাচা মারা গেছে, অত্যাচার তাদের বেড়ে গেছে বলেই তো তিনি গিয়েছিলেন তায়েফ। অন্যদিকে আরেকটি দুনিয়ার বুকে তার স্ত্রী ছিল সবচেয়ে তাকে বেশি সাহায্যকারিণী, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও মারা গেছেন। এখন কাফেররা পেয়েছিল সুযোগ, অত্যাচার অবিচারের মাত্রা বাড়িয়ে তুলেছিল, তাই তিনি তায়েফে গিয়েছিলেন, সেই তায়েফে তার জায়গা হলো না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে অসুস্থ হলেন, দুটো কারণ, একটা হচ্ছে তার মানসিক অস্বস্তি যে তাহলে যাব কোথায় যেতে পারি। অন্যদিকে খাদিজাতুল কুবরা মারা গেছেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের শোক ভুলতে পারে নাই। রসুলকে অনেকটা সময় এই মেয়েদেরকে শান্ত করার জন্য, বাচ্চাদেরকে শান্ত করার জন্য সময় দিতে হয়, আর অন্যদিকে আল্লাহর দিনের জন্য ভাবতে হয়, অন্যদিকে মুসলমানদের জন্য ভাবতে হয়। এই সার্বিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন, অনেক সময় খাবার খান না, অনেক সময় গোসল করতে পারেন না, অনেক সময় চিন্তায় চিন্তায় তার সময় চলে যায়। আবার মাগরিবের নামাজের পরে ঈশার নামাজ পড়ে আবার সকলকে নিয়ে তিনি তাহাজ্জুদের নামাজ জামাতে আদায় করেন, ইত্যাদি কারণে এক সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ নবী কার কাছে যাবেন? যারা হজ করেছেন তারা দেখেছেন যে কাবা ঘরের উত্তর দিকে একটা গোল চক্করের মতো আছে, এটা কিন্তু এক সময় ঘর ছিল, ওর উপরে চালা ছিল। মক্কার ঘরকে ঝাড়ু দেওয়ার জন্য, বিশেষ করে কাবাকে ঝাড়ু দেওয়ার জন্য যে ঝাড়ুদার নিযুক্ত করা হতো সে ব্যক্তি ওইখানে থাকত। তার চাচাতো বোন উম্মে হানি, তিনি এই কাবা ঝাড়ু দিতেন, তিনি ওখানে থাকতেন। তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন কিন্তু অনেকে জানত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড জ্বর, এত জ্বর, বাচ্চারা যখন ঘুমিয়ে গেছে তখন এই চাচাতো বোনের কাছে আসছেন, বলছেন যে আমি তো আর টিকতে পারছি না। চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাথায় পানি দিলেন, গা মুছাই দিলেন, চোখ মুখে পানির ঝাপটা দিলেন, ধীরে ধীরে জ্বরটা কমে গেল, আল্লাহর রসুল একটু ঘুম পড়লেন। উম্মে হানি পাশে পাহারা দিচ্ছেন আল্লাহর নবীকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে জেগে গেলেন, এদিক ওদিক তাকান, উম্মে হানি জিজ্ঞাসা করেন কি হলো আপনার, কি হয়েছে? আল্লাহ রসুল বললেন কি যেন আমাকে ডাকলো, বলছে না কেউ তো ডাকে নাই, আমি তো কারো ডাকের আওয়াজ শুনি নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি স্পষ্ট শুনতে পেয়েছি, ইয়া মুহাম্মদ, উম ইয়া মুহাম্মদ। এই কথার মধ্যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আসলেন এবং বললেন যে আল্লাহর নবী, আপনাকে বেরোতে হবে এবং আমার সঙ্গে যেতে হবে। জিজ্ঞাসা করলেন এতদিন পর্যন্ত তুমি আমার কাছে ওহী নাজিল করেছো, আমি শুয়ে আছি শোয়া অবস্থায়, বসা আছি বসা অবস্থায়, দাঁড়িয়ে আছি দাঁড়ানো অবস্থায়, কিন্তু তুমি আমাকে তোমার সঙ্গে কোথায় যেতে বলছো? জিব্রাইল বললেন আজকে আপনাকে আমি এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাব। বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমানের সফরের জন্য নিয়ে যাব। তিনি বললেন যে আপনার জন্য এই ঘরের বাইরে ওই মসজিদের খাম্বার সঙ্গে দেখুন একটি জানোয়ার বাঁধা আছে, এই বোরাক, এতে করে আপনাকে যেতে হবে, আজকে আপনার মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দোয়া শিখালেন, রব্বি আদখিলনি মুদখাল সিদকিন ওয়া আখরিজনি মুখরাজ সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে নবী, যে রাষ্ট্র ক্ষমতা তুমি চাও সেই রাষ্ট্র ক্ষমতা এই মক্কায় নয়, আল্লাহর কাছে দোয়া করো, রব্বি আদখিলনি মুদখাল সিদকিন, হে আল্লাহ এই শহর থেকে যেদিন তুমি আমাকে বের করে নেবে সেই দিন যেন আমি সম্মানের সঙ্গে এখান থেকে বেরোতে পারি, রব্বি আদখিলনি মুদখাল সিদকিন, আর যেখানে আমি যাব তোমার নির্দেশে সেই জায়গায় যেন আমি সম্মানের সঙ্গে সেখানে যেতে পারি। ওয়াজাল্লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ, একমাত্র তোমার কাছ থেকে পাওয়া রাষ্ট্র ক্ষমতা ছাড়া আমি আর আমার সঙ্গী কাউকে আমি আর বাঁচাতে পারবো না, তাই ওয়াজাল্লি তুমি দাও, মিন লাদুনকা তোমার কাছ থেকেই চাই সুলতানান, এমন একটি রাষ্ট্র, নাসীরা, যে সাহায্য করতে পারে তোমার দিনকে, যে সাহায্য করতে পারে মুসলমানকে, যে সাহায্য করতে পারে ভাগ্যহত মানুষকে। ওয়াজাল্লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এই আয়াত তিনি এই মেরাজ হওয়ার পর সূরা বনী ইসরাইলে পেলেন, এবং এই আয়াত আমাদেরকে স্পষ্ট নির্দেশ দেয় অস্ত্র আর সৈন্য পেলেই যুদ্ধ করে কোনো দেশ জয় করে সেটাকে ইসলামী রাষ্ট্র বানানো যায় না। তা যদি যেত তাহলে এই শক্তিশালী মুসলমান যারা বদরের যুদ্ধে জয়ী হয়েছেন, যারা উহুদের যুদ্ধে জয়ী হয়েছেন, এই মুসলমান তো তারাই, তাদের দ্বারা অস্ত্রের মাধ্যমে একটি বিপ্লব সৃষ্টি করে সেই মক্কাকে ইসলামী রাষ্ট্র বানানো সম্ভব ছিল, অসম্ভব ছিল না। অতএব এই আয়াত এটাই আমাদেরকে দেখিয়ে দেয় যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরও অস্ত্র ধারণ করা হয় নাই, বলা হয়েছে যে তোমরা প্রস্তুত থাকো, যে সকল লোক মদিনার আশেপাশে আছে তাদের সঙ্গে যদি আমরা সহ অবস্থান করতে পারি করলাম আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী ডাক দিলেন চারটি গোত্র, ইহুদিদের তিনটি গোত্রকে আর মুশরিক দুটো গোত্রকে, বনু কোনায়কা, বনু নজির, বনু কোরাইজা, এরা হলো ইহুদি, আর আওস আর খাজরাজিদেরকে ডাকলেন। এই সময় মক্কাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহাজির এবং আনসার 450, আরো 200 বেড়ে গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ডাকলেন, ডেকে বললেন যে আসো আমরা একটা শান্তির চুক্তি করি, শান্তিতে অবস্থান করার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করি। ইহুদিরা বলল যে তোমরা মুসলমান, তোমাদের সঙ্গে আমাদের শান্তির কোনো দরকার নাই, তোমরা মক্কা থেকে মদিনা এসে আমাদেরকে চোখ রাঙাচ্ছ, আমাদেরকে ভয় দেখাচ্ছ যে তোমাদের সঙ্গে যদি শান্তির চুক্তি করতে না পারি আর না করি তাহলে তোমরা আমাদের কিছু করেই ফেলবে, আচ্ছা যা পারো তাই করো। বনু কোনায়কা নাম করে একটি গোত্র সর্বপ্রথম মুসলমানদের উপরে আক্রমণ করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে বলে দিলেন, শোনো আমাদের উপরে বিপদ, আর বিপদ আরো আসছে, অতএব তোমাদেরকে একটি সংকেত শিখাচ্ছি, এটা যেন অমুসলিমরা না জানে, তা হচ্ছে ইয়া সাবাহা ইয়া মুসলিম। মুসলমান যেখানে বিপদগ্রস্ত হবে তার কারণ বনু কোনায়কা, বনু নজির এবং বনু কোরাইজা, এরা স্পষ্ট আমাদেরকে বলে গেল যে ওরা আমাদেরকে ছাড়বে না। অতএব কোথাও যখন কেউ বিপদগ্রস্ত হবে তখন তোমরা বলবে ইয়া সাবাহা ইয়া মুসলিম, ডান দিকে যে শুনবে ডান দিক থেকে দৌড়িয়ে ওই মুসলমানকে রক্ষা করার জন্য আসবে, বাম দিকে যে শুনবে সে বাম দিক থেকে আসবে, যে পেছনের দিক থেকে শুনবে পেছনের দিক থেকে দৌড়বে, যে সামনের দিক থেকে শুনবে সে সামনের দিক থেকে দৌড়াবে, কিন্তু বেকুবের মতো না, যখন তুমি শুনলে তুমি ওইখানে বলবে ইয়া সাবাহা ইয়া মুসলিম। নামাজের মধ্যে জামাত যখন বড় হয় তখন মুকাব্বির থাকে না, আগের মুকাব্বির বলে আল্লাহু আকবার, পেছনের আর একজন বলে আল্লাহু আকবার, তারপরে বলে আল্লাহু আকবার। মসজিদে হারাম চতুর্দিকে মসজিদ, চতুর্দিকেই তো মসজিদ মাঝখানে। এখানে কি করা হতো যখন মাইক্রোফোন ছিল না? তখন পয়লা যিনি আল্লাহু আকবার বলবেন তিনি ইমামের পেছনে, আর চতুর্দিকে ঘুরে ঘুরে যে যেখানে আছে সকলেই আল্লাহু আকবার বলতো। এই কৌশল শিখালেন আল্লাহর রসুল। বনু কোনায়কাতে একজন মুসলিম মহিলা খেজুর বিক্রি করছিলেন। বনু কোনায়কার লোকেরা মুসলমানদের সঙ্গে ঝগড়া বাঁধাবার জন্য ওই মুসলিম মহিলার কাপড়ের পেছনের দিকে খেজুর গাছের ডাল বেঁধে দিয়েছে। আমাদের রাস্তার আশেপাশে ছোট্ট ছোট্ট খেজুর গাছ থাকে, অনেক বাজারের আশেপাশে দেখবেন ওই ছোট্ট খেজুর গাছ ডাল তার ডগা পেছনে বেঁধে দিয়েছে। তার মানে উনি যখন হাঁটা দেবেন তখন যেমনি উলঙ্গ হয়ে যায়, মানে কাপড়টা খুলে যায়, বেঁধে দিয়েছে। তিনি বুঝতে পারেন নাই, কাজ শেষ করে যখন তিনি দাঁড়িয়েছেন তখন তিনি উলঙ্গ হয়ে গেছেন। এই দেখে একজন মুসলমান তার কাপড় ঠিক করে দিলেন, কিন্তু এক ইহুদি এসে ভাই তুমি এরকম করলে কেন, তার সঙ্গে ঝগড়া বাঁধল। তিনি প্রথমে তার সঙ্গে এই ঘুষাঘুষি শুরু করে দিলেন। ওই ইহুদি বলল বড় ভাই আমাকে মেরে ফেললো, চলে আসো, আমি তো এর সঙ্গে পেরে উঠছে না, তো বড় ভাই আসছে। এখন বড় ভাই আর ছোট ভাই দুজনে লেগেছে। এরপরে তারা যখন দুজনে পারে না তখন এই দুইজনে বাপকে ডেকেছে, বাবা এসেছে। এবার তিনি দেখছেন তিনজনের সঙ্গে পারা হয়তো আমার জন্য সম্ভব নয়। তখন তার সেই কোড ওয়ার্ড মনে পড়ে গেছে, তিনি তখন চিৎকার করে বললেন ইয়া সাবাহা ইয়া মুসলিম। তিনি যখন চিৎকার করলেন চতুর্দিক থেকে মুসলমান এসে এদেরকে এই বাজারের মধ্যে ইহুদি যা ছিল সবাইকে মার লাগালেন। এরা পরে বলল যে না, আমাদের শান্তির চুক্তি না করাটা ঠিক হয় নাই, করা উচিত ছিল। ইহুদি তিন গোত্র একসঙ্গে বসে ভাবল যে মার আমরা খেলাম এর কোনটা ইরানি মার, কোনটা ইরাকি মার, কোনটা ইয়ামানি মার, কোনটা আরবি মার। তার মানে ওরা মার ভিতরে ভিতরে সব রকমের শিখেছে। আমরা কেবলমাত্র মদিনার মার দিতে পেরেছি কিন্তু ইরাকি মার খেয়েছি, মদিনার মার দিতে পেরেছি কিন্তু ইরানের মার ঠেকাতে পারি নাই। অতএব মুসলমানরা বিদেশ থেকে যাই আসুক এরা কিন্তু ভিতরে ভিতরে প্রস্তুত, শান্তির চুক্তি একটা করাই যাক। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় সর্বপ্রথম দাওয়াত দিয়েছিলেন সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল তার কাছে যখন এরা গেল তখন বলল যে ঠিক আছে তোমরা আবার মসজিদে আসো, মসজিদে নববীতে আসো। এরা মসজিদে নববীতে আসলেন। তিনি সবাইকে বললেন যে তোমরা তিন গোত্র তিন কোনায় যাও, বনু কোনায়কা এক কোনায় যাও, বনু কোরাইজা এক কোনায় যাও, বনু নজির এক কোনায় যাও, আর আউসি আর খাজরাজি যেহেতু তারা আমার সঙ্গী মুসলমান না হলেও আমার সাথে আছে, অতএব তারা আমার ডান পাশে এসে আমার পাশে বসুক। এরপরে সাদ বিন উবাদা বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকে যে চুক্তি করতে যাওয়া হবে এই চুক্তিটা আপনি মদিনার পুরন নিয়মে করবেন না আপনি কোন নূতন নিয়ম এখানে অবলম্বন করবেন? আল্লাহ রাসূল বললেন আমি তো সকলের সঙ্গে চুক্তি করতে চাচ্ছি, আমি কোন নূতন নিয়ম করতে চাই না, বরং তোমাদের সকলের সঙ্গে মিলেমিশে পরামর্শ করে যে চুক্তি হয় সেই চুক্তি আমি করতে চাচ্ছি। সাদ বিন উবাদা বললেন তখন তিনি দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার একটি ঐতিহ্য আছে। বলে কি? তা হচ্ছে সংখ্যায় যারা বেশি তারা চুক্তিতে প্রথম শর্ত দেবে এবং সেই শর্ত সংখ্যায় যারা কম তাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এই ইহুদিদের কাছে এই তিন কওমের কাছে, বলে হ্যাঁ এইটাই ঠিক। আর বলছে ভাই এই পুরন নিয়ম থাক, নূতন নিয়মে আবার কোন নূতন গণ্ডগোল নূতন ভেজাল বেঁধে বসে, আমাদের পুরন নিয়মই থাকুক। বনু কোনায়কা 700, বনু কোরাইজা 600, বনু নজির 600, আর মুসলমানরা সেই সময় হয়ে গেলেন 1200। সব চেয়ে সহি রেওয়ায়েতে পাওয়া যায় তা হচ্ছে আট এবং ছেলে পেলে সবাইকে নিয়ে 1200 হয়। সাদ বিন ওবাদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে একটা গুনা যাক, গুনে এই সংখ্যা হল। এখন ইহুদিরা বলছে, ঠিক আছে, আপনারা যখন সংখ্যায় বেশি তাহলে আপনাদের শর্ত আমরা মেনে নিব। সাদ বিন ওবাদা তখন বললেন, আমাদের পয়লা শর্ত হচ্ছে, এই মদিনার বাদশাহ, এই মদিনার শাসন করতে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন। এই মদিনা একটি রাষ্ট্র, আর এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যদি মানো তাহলে দ্বিতীয় তোমাদের শর্ত তোমরা বলো, আর যদি না মানো মসজিদ থেকে বেরিয়ে যাও, তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ। ইহুদিরা বলল যে পুরনো নিয়ম তাই, অতএব আমরা সকলে মেনে নিলাম যে এই মদিনা একটি রাষ্ট্র, আর এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরেই অস্ত্র পরিচালনার সকল দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একে একে দান করেন। তখন থেকে এই অস্ত্রের যুদ্ধ শুরু হয়েছে। কিন্তু একটি রাষ্ট্র প্রতিষ্ঠা ব্যতিরেকে কোন অস্ত্রের যুদ্ধ মুসলমানরা কোনোদিন কোথাও করে নাই। অতএব অস্ত্র ধারণ করে অস্ত্রের যুদ্ধ মুসলমানদের উপরে ফরজ, কিন্তু তার একটি সময় আছে। প্রত্যেকটি মুসলমানের উপরে রোজা ফরজ, তাই বলে রোজা শাবান মাসে ফরজ হয় নাই, রমজানে ফরজ হয়েছে। হজ ফরজ, তাই বলে আপনাকে ভিক্ষা করে হজ করতে হবে, সে হজ ফরজ হয় নাই। আপনার উপরে নামাজ ফরজ, কিন্তু এই নামাজটা পড়বার মতো তৌফিক থাকলেই আপনার উপরে নামাজ ফরজ। দৃষ্টান্ত স্বরূপ মনে করুন, আপনি বন্দী থাকলেন একদিন দুই দিন, নামাজ পড়বার তো সময় তারা দিল না, সুযোগ তারা দিল না, যেহেতু সে অবস্থায় আপনি নামাজ পড়তে পারেন নাই, লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা, এই নামাজ আপনাকে পড়তে হবে না, যেহেতু এই নামাজ মাফ। আপনি বিহুশ থাকলেন, আপনার হুশই নাই, আসরের হুশ নাই, মগরবের হুশ নাই, এশার হুশ নাই, এই বেহুশ থাকা অবস্থায় যে নামাজগুলো চলে যায়, আল্লাহ বলেন ওই নামাজগুলো পড়তে হবে না, যেহেতু নামাজ পড়ার মতো পরিবেশ আর পরিস্থিতি তোমার ছিল না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন অস্ত্র ধরে আল্লাহর দিনকে কায়েম করা অথবা প্রতিরক্ষার জন্য যে দায়িত্ব কোরআন এবং হাদিসে আছে, তার পয়লা শর্ত হচ্ছে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে হবে। সেই প্রতিষ্ঠিত রাষ্ট্রের যিনি নেতা, তিনি অস্ত্র ধরার জন্য হুকুম করবেন, আর তিনি অস্ত্র দিয়ে পাঠাবেন, তবেই সেই যুদ্ধটাই হচ্ছে জিহাদ। আর নতুবা সেই প্রতিষ্ঠিত রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যদি কোন যুদ্ধের জন্য না পাঠানো হয়, সেটা যুদ্ধ হয় না, সেটা হয় ডাকাতি। সুরার কথা এখন মনে নাই, নখলা আল্লাহর নবী মুহাম্মদুর রসুল, নখলা একটি জায়গা, সেখানে আল্লাহর রসুল 8-10 জন সাহাবাকে পাঠালেন, বললেন খবরদার, গোপনে তোমরা দেখবে এই কোরাইশরা কি নিয়ে যায়, খাবার নিয়ে যায় না অস্ত্র নিয়ে যায়, এটা দেখবে, তাদের সঙ্গে যুদ্ধ বাঁধাবার কোনো দরকার নাই। সাহাবায়ে কেরামদের মধ্যে এই পাহারা যাদেরকে দিতে দিয়েছিলেন তার মধ্যে এক ব্যক্তি দুইজনকে একা পেয়ে কাফের পেয়েছে, অস্ত্র হাতে আছে, অমনি দুজনকে হত্যা করে ফেলল। বদরের যুদ্ধের আগের কথা। এবং একজনকে ধরে নিয়ে আসলো, কিন্তু যিনি আমির ছিলেন তিনি বললেন, দেখো আল্লাহর রসুল তো এই কথা বলেন নাই, তাদের সঙ্গে আমাদের যুদ্ধ করতে হবে, মানুষ হত্যা করতে হবে, ধরে নিয়ে যেতে হবে। সকলে বলছে গণতন্ত্র, সকলে বলছে নিয়ে চলো, সকলে বলছে খুব ভালো কাজ। আল্লাহর রসুলের কাছে নিয়ে আসলে তিনি অসন্তুষ্ট হলেন, এবং ওই লোকটাকে ছেড়ে দিতে বললেন এবং তার কাছে ক্ষমা চাইলেন আর বললেন যে দুজন মানুষ ওরা ভুল করে মেরে ফেলেছে তাদের জন্য এই প্রচলিত যে জরিমানা আছে দিয়ার যাকে বলা হয় এই খুন বা অর্থাৎ তাদের জন্য প্রচলিত যে জরিমানা আছে এই জরিমানা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমানদের পক্ষ থেকে আদায় করব আমাদের ভুল হয়ে গেছে এটা কোনো যুদ্ধ নয় অস্ত্র ছিল যেহেতু সেখানে আমির হুকুম করেন নাই সেখানে যুদ্ধ করাটাই হয়েছে অপরাধ ভুল করেছে যুদ্ধের ময়দানে কোনো যুদ্ধ যদি যুদ্ধ করতে গিয়ে না বুঝে কোনো কিছু করে তার মৃত্যুদণ্ড দেওয়া যায় না কিন্তু যাকে মেরেছে হাদিস মোতাবেক কোরআন মোতাবেক তাদেরকে এই জরিমানা দিতে হয় তাদেরকে ডেকে বুঝিয়ে দেওয়া হলো এবং এই দুই ব্যক্তির জন্য সেই সময় যে জরিমানা ছিল এই জরিমানা আদায় করা হয়েছে ইবনে কাসির এবং অন্যান্য সকল জায়গাতে সকল তাফসীরি বিষয়টি পাওয়া যাবে নখলা এই নখলার যুদ্ধে যা হোক আমরা আমাদের বুঝতে হবে কোরআন এবং হাদিসের নিরিখে আসতে হবে অস্ত্র পেলেই যুদ্ধ করতে হবে তা নয় একটি লোককে আপনি চান এই কাফেরকে আপনি মারবেন ভালো কথা একজন কাফেরকে মারার বুদ্ধিও আল্লাহর নবী দিয়েছেন তার মানে সেখানে আর 1000 লোককে মারবেন আর তার মধ্যে একজনকে মারবেন এই অধিকার ইসলাম কোনোদিন কাউকে দেয় নাই ওই একটি লোককে যদি আপনি মারতে পারেন মারুন কিন্তু একটি লোকের জন্য একটি ঘরে আপনি আক্রমণ করে সেই ঘরের সকল নিষ্পাপ মানুষগুলোকে যাকে আপনি হত্যা করবেন না তাদেরকে হত্যা করবেন এই ধরনের সন্ত্রাস ইসলাম কোনোদিন বরদাস্ত করে নাই এবং কোনোদিন করে না ইসলাম যুদ্ধ করে সন্ত্রাস করে না সন্ত্রাস একটি কথা যুদ্ধ একটি কথা ইনশাআল্লাহ রহমান আগামী জুমায় যদি আমি খুতবা দিতে পারি তাহলে আল্লাহর রসুলের যুদ্ধের প্রকার এবং কিভাবে হয়েছে ইনশাআল্লাহ আমরা শুনতে পারব আলোচনা করব তবে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাতি মিনকুম লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ সূরা নূর 55 নম্বর আয়াত 24 নম্বর সূরা এই আয়াতটিকে আমাদের ভালোভাবে বুঝতে হবে তাহলেই আল্লাহ যে আমাদেরকে ক্ষমতা দেবেন কিভাবে দেবেন এটা পুরোপুরিভাবে আমরা বুঝব আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে বুঝবার তৌফিক দিন অনেকে জানেন যে আল্লাহর অশেষ মেহেরবানিতে পাঠাগারের এখন খুব সামান্য কাজ বাকি আছে কাজ আরো আছে সামান্য এই দৃষ্টিতে বলছি যে ওখানে নামাজ পড়ার জন্য সামান্য তার মানে উপরের খাঁচাটা হয়ে গেছে এখন আমরা কিছু টাকায় ঠেকে গেছি যাদের কাছে টাকা চেয়েছিলাম তারা অনেকে দিয়েছেন আর অনেকে দেন নাই বোধহয় আর 1000-3000 টাকা হলে এখন নামাজটা শুরু করা যায় অতএব হিসাব নিকাশ করে দেখেছি যে যদি দেন তাহলে 1000-3000 চেয়েতেও কিন্তু অনেক বেশি হয় এটা হলে আমরা এটা করতে পারি অতএব এই পাঠাগারের জন্য টাকা এখন না পেলে মিস্ত্রির সঙ্গে কন্ট্রাক্ট হয়েছে 1200 টাকায় কারণ আমরা কৌশল করে আজ না কাল না পরশু এই রকমের করছি তার কন্ট্রাক্টের কাজ সামান্য এখন অল্প কিছু বাকি তার ওই টাকাটা দেওয়া আর দরজা ইত্যাদি সামান্য এটা দিয়ে আমরা নামাজ শুরু করি ইনশাআল্লাহ রহমান পরে জালনা ইত্যাদি করা যাবে বৃষ্টি আসছে অন্যদিকে রমজান কাছাকাছি এসে গেছে অতএব 200 টাকা করে চেয়েছিলাম যারা পারেন ধীরে ধীরে আরো 100-100 টাকা করে দিলেও কোন রকমের পরবর্তী সময় আমরা কাজ চালিয়ে নেব এর ভিতরে এজন্য অনেকের কাছে টাকা বাকি বলি না বলি এতটুক যারা দেন নাই তারা দেন তাহলে আমাদের কাজটা হয়তো 1-2 দিনের মধ্যেই আল্লাহ চাইতো কমপ্লিট হবে এই পাঠাগারের জন্য নামাজের পর উপস্থিত কিছু দেবেন ছেলেপেলেরা গিয়ে এর জন্য একটু ব্যবস্থা নওয়াব ভাই আছেন আর যারা একটু আব্দুল হালিম নওয়াব ভাই আব্দুর রশিদ তোমরা গিয়ে মোটামুটি একেবারে আগামীকাল কি 500-600 টাকার দরকার এরপরে তো আরো দরকার আছে তো আগামীকালের মধ্যে যদি আমরা 500-600 টাকা না পাই তো মিস্ত্রি কিন্তু আর যাবে না, দারুণ এক জ্বালা হয়ে যাবে। অতএব নামাজ সালাম ফিরাবার পরপর উঠে কমপক্ষে আজকে কিছু টাকা জোগাড় করে দিতে হবে, আপনারা সবাই কিছু কিছু দেবেন, আর এমনি যারা পারেন তারা 150 করে দিলে আল্লাহ চায় তার বাকি কাজটা আমাদের কমপ্লিট হবে। ফাজকুরুনি আযকুরুকুম মাশকুরুলি আলা।